অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বিকাল তিন গটিকা থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ দিনী বিষয়ে বয়ান শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে এই শীতের মধ্যরজনীতে অত্যন্ত সবরের সাথে কষ্টের সাথে কথাগুলো শোনার জন্য বসার যে মহান রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন, আলহামদুলিল্লাহ আমরা যদি এই আলোচনাগুলো আমল করার চেষ্টা করি তাহলে আর বেশি ওয়াজ নসিহতের দরকার নাই। তো যেহেতু আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, এই জন্য দুই একটি কথাবার্তা আপনাদের সামনে বলা। আলহামদুলিল্লাহ আপনারা সবসময় দোয়া করেন, সবসময় খাস করে রব্বুল আলমিনের নিকট আমার জন্য দোয়া করেন, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। এই দোয়ার বরকতেই আল্লাহ রব্বুল আলমিন সারা বাংলার আনাচে কানাচে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে দাওয়াত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকুর আলোকে চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে যতদিন হায়াত রেখেছেন ততদিন যেন এই দাওয়াতের উপরে ইস্তিকামত থাকতে পারি। আমরা যে দাওয়াতগুলো দিয়ে থাকি সারা বাংলার আনাচে কানাচে দুটি বিষয়ে দাওয়াত দিয়ে থাকি। একটা বিষয় হলো শিরিক মুক্ত তাওহিদি ঈমান, আরেকটি বিষয় হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। প্রথম বিষয়টা কি বলছি? শিরিক মুক্ত তাওহিদি ঈমান, মানে ঈমানটা শিরিক মুক্ত হওয়া, ঈমানটা তাওহীদ ভিত্তিক হওয়া, আল্লাহ সুবহান ওয়া তাআলার একত্ববাদ ভিত্তিক হওয়া। দ্বিতীয় বিষয় যেটি সেটি হলো আমাদের আমলগুলো বিদআত মুক্ত হওয়া এবং এগুলো সুন্নত অনুযায়ী হওয়া। এই দুটি বিষয় কেন্দ্রিক আমরা সবসময় দাওয়াত পেশ করে থাকি। এজন্য আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন সময়, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এখন যেখানে আলোচনা করি দেশে বিদেশে আলোচনা তো সবই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে চলে আসে। এখন আর বাড়িতে এসে এসে এলাকায় এসে এসে আলোচনা করা লাগে না, এখন যেখানে আলোচনা করি আপনি এখানে বসেই দেখতে পারেন, শুনতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সবসময় যে এই বিষয়গুলোই আমরা সব জায়গায় আলোচনা করার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। আমরা কোনো মাজহাবের বিরুদ্ধে কোথাও কোনো দাওয়াত দিই না, আমরা কোনো মাজহাবের সাথে আমাদের কোনো বিরোধ নেই। মাজহাব ছেড়ে দেওয়ার জন্য কোনো ভাই বোনকে আমরা দাওয়াত দিই না। আমরা দাওয়াত দিই যে ভাই দুইটা জিনিস ছেড়ে দিবেন, একটা শিরক আর একটা বেদাত। মাজহাব ছাড়ার দরকার নেই, কারণ আমরা এই দেশে যে মাজহাব অনুসরণ করি, এই হানাফি মাজহাব একটা শিরিক মুক্ত মাজহাব, হানাফি মাজহাব বিদআত মুক্ত মাজহাব, হানাফি মাজহাব হাদিসের উপর রিসার্চ করা মাজহাব। এজন্য কাউকে আমরা বলি না যে আপনার মাজহাব ছেড়ে দেন। মাজহাবের সাথে আমাদের কোনো বিরোধ না, যত শিরিক আছে বেদাত আছে এগুলো মাজহাবের বাহিরের জিনিস, এগুলো কোনো মাজহাবের ভিতরের জিনিস নয়। হানাফি মাজহাবেও নাই, শাফি মাজহাবেও নাই, মালিকি মাজহাবেও নাই, হাম্বলি মাজহাবেও নাই। শিরিক এবং বেদাত এই জিনিসগুলো হলো আগাছা, এগুলো কোনো মাজহাবে ইসলামেই নাই। মাজহাবে থাকবে কেন? এগুলো তো ইসলামেরই বিষয় না, এগুলো ইসলাম বহির্ভূত বিষয়, ইসলামের বাহিরের জিনিস। কিন্তু এই দুটা জিনিস এত মারাত্মক, এত বিষাক্ত, এই দুটা জিনিস আমাদের ইমানকে আমাদের আমলকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়। এই জন্যই মানুষকে মুক্ত করতে হবে এই দুটা জিনিস থেকে, শিরিক থেকে এবং বেদাত থেকে। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের কি কি জিনিস লাগে বলেন তো দেখি। আমরা কোথায় যেতে চাই সবাই? অনেকে মনে হয় চান না নাকি? সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে যেতে চান কে কে? আল্লাহ আকবার, একজনও নাই। তাহলে সবাই আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে হলে কি কি জিনিস লাগবে? আচ্ছা এবার বলেন দেখি, আমেরিকা যাইতে চাইলে কি কি জিনিস লাগে? আগে ভিসা না আগে পাসপোর্ট? আগে পাসপোর্ট, তারপরে ভিসা। পাসপোর্ট না হলে ভিসা হয় না। আগে মূল কাজ হলো আপনার পাসপোর্ট লাগবে, যে কোনো দেশে যাবেন, তারপরে লাগবে আপনার ভিসা। তাই জান্নাত হলো আরেক দেশে, আমরা হইলাম এক দেশে। তা এই দেশ থেকে আমরা যখন জান্নাতে যাব তখনও আমাদের কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথাটা বার বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যাদের মধ্যে এই দুটি জিনিস আছে, যাদের মধ্যে ঈমান আছে, যাদের আমলে সালেহ আছে, যাদের নেক আমল আছে, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ জানিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলো প্রত্যেক মানুষের দুটি জিনিস থাকা লাগবে। একটি হলো ঈমান, ঈমানটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট, ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। এইটা না করলে আপনার ভিসা লাগবে না। এজন্য এইটা ছাড়া, ঈমান ছাড়া কোনো লোক জান্নাতে যেতে আমলে সালেটা হলো জান্নাতে যাওয়ার ভিসা, নেক আমলটা হলো জান্নাতে যাওয়ার ভিসা। জান্নাতে যেতে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি শর্ত দিয়েছেন, একটি হলো ঈমান থাকতে হবে, আরেকটি হলো আমলে সালেহ লাগবে। এই কথাটা শুধু কোরআনে কারিমের এক জায়গায় দুই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতে কারিমের মধ্যে রাব্বুল আলামিন এই কথাটা বার বার জানিয়ে দিয়েছেন। দেখবেন কোরআন তেলাওয়াত শুরু করলেই সব জায়গা দিয়ে দেখবেন খালি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন যে ঈমানটা, যে আমলটা নিয়ে যাবেন, এই ঈমানটা, এই আমলটা যদি হয় ভেজাল যুক্ত, মানে বিশুদ্ধ ঈমান না, বিশুদ্ধ আমল না, ঈমানের মধ্যেও ভেজাল আছে, আমলের মধ্যেও ভেজাল আছে। আপনি আমি যখন বাজার করতে যাই, যেই নোটগুলা নিয়ে বাজার করতে যাই, এই নোটগুলা যদি হয় নকল, 500 টাকার জাল নোট, নকল নোট নিয়ে আপনি ফেনি গেছেন বাজার করার জন্য, বাজার করতে পারবেন না। কারণ যেই দোকানে যাবেন 500 টাকার নোট নকল দেখলেই, জাল নোট দেখলেই আপনাকে আর এটার বিনিময়ে কিছু দেওয়া হবে না। তাহলে জাল নোট যদি হয় তাও কিছু কিনা যায় না, যদি হয় ব্রিটিশ আমলের টাকা এখন আপনি নিয়ে গেছেন সেটা চলবো, সেটাও চলবে না। তাহলে এমন টাকা নিয়ে যেতে হবে যেই টাকাটা ভেজাল মুক্ত, নকল মুক্ত, জাল মুক্ত। এমন টাকা নিয়ে যেতে হবে যেই টাকাটা এখন বর্তমান দুনিয়াতে, বর্তমান পৃথিবীতে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইমানটা যে আমলটা নিয়ে যেতে হবে সেটাও হইতে হবে নকল মুক্ত, বেজাল মুক্ত। আখেরাতের বাজারে যেই আমলটা চলে, যেই আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, এরকম ইমান আর আমলে সালেহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। এর বাহিরে নকল ইমান, নকল আমল, দুই নম্বর ইমান, দুই নম্বর আমল যদি নিয়ে যান জান্নাত পাওয়ার সম্ভাবনা, তাহলে ইমানটা নকল হয় কেমনে, বেজাল হয় কেমনে? ইমানটা নকল হয়ে যায়, বেজাল হয়ে যায়, জাল হয়ে যায় যখনই ইমানের ভিতরে শেরেক ঢুকে পড়ে, যখনই ইমানের ভিতরে বেদাত ঢুকে পড়ে। ঠিক একইভাবে আমলটাও বেজাল হয়ে যায়, আমলটাও নকল হয়ে যায় যদি আমলের ভিতরে শিরিক এবং বেদাত ঢুকে পড়ে। এজন্য ইমানটাকে এবং আমলটাকে শিরক মুক্ত এবং বেদাত মুক্ত রাখতেই হবে যদি আল্লাহর জান্নাত পাওয়ার আশা করে। যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম নবীওয়ালা দাওয়াত এটাই ছিল, দুনিয়ার মানুষকে শিরিক সম্পর্কে সতর্ক করা এবং বেদাত সম্পর্কে দুনিয়ার মানুষকে সতর্ক করা। কিন্তু এই দুটার বিষয়ে সতর্ক করতে গেলে অনেক সমস্যাও আছে। সমস্যাটা হলো সমাজের সর্বত্র শিরক আর বেদাত, শিরক আর বেদাত। এই দুটার বিরুদ্ধে কথা বলতে গেলে, দুটার বিরুদ্ধে আলোচনা করতে গেলে তখন সমাজের মধ্য থেকে অনেক ধরনের কথাবার্তা আসার সম্ভাবনা আছে। কারণ যিনি শিরক করেন, যিনি বেদাত করেন, উনি সেটাকে এবাদত মনে করে করেন, উনি এটাকে ভালো মনে করে করেন। কিন্তু যখন আপনি বলবেন যে না আপনার এই কাজটা শিরক, আপনার এই কাজটা বেদাত, এটা ঠিক হইতেছে না, তখন উনি কিন্তু সহজে এটা মেনে নিতে পারবেন না। না পারলেই তখন উনি বলবেন যে ওরে এই হুজুরি কি কয় এগুলা, এগুলো তো সব উল্টা পাল্টা কয়, আমাদের বাপদাদা সৌদ্য গোষ্ঠী করিয়াছে, বাপদাদা সৌদ্য গোষ্ঠী দেখিয়াছে, এখন নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা, নতুন নতুন ফতোয়া, নতুন নতুন মাসালা, কত রকমের কথা যে শুনতে হয়। মানে ধৈর্য যদি কারোর মধ্যে আল্লাহ না দেন তাহলে এই দাওয়াতের উপরে ইস্তিকামত কেউ থাকতে পারে না। এই জন্য অনেক কথাবার্তা শুনেও কেউ কয় লা মাযহাবি, কেউ কয় ও বুঝছি আহলে হাদিস হয়ে গেছে, কেউ কয় এটা হয়ে গেছে। মানে কত রঙের, কত জাতীয় কথাবার্তা যে শুনতে হয় এই শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, বেদাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। যুগে যুগে তখন মনে হয় আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহর নবী রাসূলেরা এই জন্যই দুনিয়ার মানুষদের থেকে এত কথা শুনতেন, তাদেরকে পাগল বলা হইতো, কবি বলা হইতো, জাদুকর বলা হইতো, গণক বলা হইতো, কত রকমের কথা যে তাদেরকে বলা হইতো। ঠিক একই সুন্নত আজও পৃথিবীতে কেউ যদি নবীওয়ালা কাজ করে, নবীওয়ালা দাওয়াত দেয়, তাদেরকেও সেম একই পদ্ধতি, একই কথা, একই কিছু শুনতে হবে। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি সংক্ষেপে, সময় কম আর বেশি দীর্ঘায়িত করব না, শুধু একটা বিষয় আজকে কিছু কথা বলবো, সেটা হলো বেদাত। শিরিক আজকে আর আনবো না, শিরিক বেদাত দুটা আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার, বেদাত আর আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। তবে সংক্ষেপে বেদাতটা কি জিনিস, এই কনসেপ্টটা, এই ধারণাটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটা ক্লাস নেব, এটা ওয়াজ না, ওয়াজ তো হয়ে গেছে, ওয়াজ শেষ। এখন শুধু যেটা হবে এটা একটা বেদাতের উপরে ক্লাস হবে, যে বেদাতটা কি জিনিস, এই বেদাতটা বোঝা। কারণ আজকে সমাজের সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল হলো বেদাত বোঝা। শিরক বোঝা যত কঠিন তার থেকে বেশি কঠিন বেদাত বোঝা। কারণ বেদাত গুলো হয় সুন্দর সুন্দর, বেদাত গুলো দেখতে খুব মজা লাগে, করতে খুব মজা লাগে, শুনতে খুব মজা লাগে, দেখতে খুব সুন্দর লাগে। মানুষকে বিশ্বাসে করানো যায় না যে ভাই এটা বেদাত, মিয়া এটা এত সুন্দর একটা আমল, এত সুন্দর একটা কাজ, আর আপনি কোন এটা বেদাত। কারণ বেদাত সম্পর্কে কারো যদি সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে তার পক্ষে বেদাত বোঝা কোনোদিনও সম্ভব না। আর বেদাতটা কবিরা গুনার চাইতে মারাত্মক। কবিরা গুনা করে যদি কেউ করে ফেলে তাহলে একসময় না একসময় সে তওবা করে। এই জন্য সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইবলিসের কাছে কবিরা গুনার চাইতে বেদাত করানোটা বেশি প্রিয়। কারণ একটা কবিরা গুনা করলে মানুষ একসময় না একসময় তওবা করে ফেলে, কিন্তু বেদাত করলে সে তওবা করে না। সে মনে করে যে আমি তো একটা ভালো কাজ করছি, তওবা কেন, সে তওবাবিহীন কবরে চলে যায়। এই জন্য বেদাতটা খুবই মারাত্মক, খুবই জটিল। প্রথমে আমরা আসি, বেদাত যদি হয়, বেদাত যদি করি আমাদের অসুবিধাটা কি। আগে অসুবিধাটার কথা শুনলে আমাদের বুঝে আসবে বেদাতটা কেন এত জরুরি। বেদাত করলে এক নম্বর অসুবিধা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান দুর্বল হয়ে যায়, হালকা হয়ে যায়, এক নম্বর ক্ষতি। কেন দুর্বল হয়ে যায়, কেন হালকা হয়ে যায়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখি কিছুই বলেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, কি দরুদ পড়া লাগবে না? জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে। আপনি যদি নতুন কিছু আবিষ্কার করেন, নতুন কোনো আমল করেন, তার অর্থ হলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে দিন পরিপূর্ণ হয়েছে সেটাকে আপনি মেনে নিতে পারেন নাই। আপনি মনে করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা ভালো, এটা বুঝতে পারেন নাই, আমি বুঝে গেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলেন, দশম হিজরির 9 জিলহজ তারিখে আরাফাতের ময়দানে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, আতমাম করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন আল্লাহর দিন পরিপূর্ণ হয়ে গেল। যদি এরপরে নতুন কোনো আমল, নতুন কোনো আকীদা, নতুন কোনো আখলাক আবিষ্কার করা হয়, তার অর্থ হইল আল্লাহর দিন পরিপূর্ণ হয় নাই, আরো কিছু বাকি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় দিন পরিপূর্ণ হয় নাই, আমরা পরিপূর্ণ করে দিছি। বেদাত করলে এক নম্বর ক্ষতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমানে দুর্বলতা, ইমানে ঘাটতি এসে যাবে। দুই নম্বর ক্ষতি, বেদাত করলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ইমানের মধ্যে বেদাত আছে, যেই আমলের মধ্যে বেদাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমান আর ওই আমলকে আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন, قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, ভালোবাসো। এখানে মহব্বত করার অর্থ হলো ইন কুনতুম তা'বুদুনা আল্লাহ, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করবে। ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতের এত্তেবা করে সুন্নতের অনুসরণ করেই তোমাকে ইবাদতটা করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের বাহিরে গিয়ে, সুন্নতের এত্তেবার বাহিরে গিয়ে কোনো আমল করলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সারা জীবন আমল করবেন, কেয়ামতের ময়দানে যায় দেখবেন যে কোনো আমলে নেই। কারণ কি, ওই যে ডুলা লই গেছেন মাছ ধরার জন্য, নিচে দি বাঙ্গা, এখন যত মাছ ধরে ধরে ডুলার মধ্যে রাখতেছেন, বাড়িতে আসি দেখেন যে একটা মাছও নাই। আপনি আমি যে আমলটা করছি ওই আমলের ভিতরে বেদাত ঢুকে গেছে, এজন্য যত আমলে করি ওই আমল কেয়ামতের ময়দানে একটাও থাকবে না, কোনো আমলে নাই। বেদাতি পদ্ধতিতে সারা জীবন নামাজ পড়েছেন, কেয়ামতের ময়দানে যাই দেখবেন আপনার আমলনামায় কোনো নামাজ নাই। বেদাতি পদ্ধতিতে জিকির করছেন, কেয়ামতের ময়দানে যাই দেখবেন কোনো জিকির নাই। বেদাতি পদ্ধতিতে দরুদ পড়ছেন, কেয়ামতের ময়দানে যাই দেখবেন আমলনামার মধ্যে কোনো দরুদ নাই। বেদাতি পদ্ধতিতে দোয়া করছেন, কেয়ামতের ময়দানে যাই দেখবেন কোনো দোয়া নাই। যত আমল করবেন বেদাতি পদ্ধতিতে একটা আমলও কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না, কারণ এগুলো আল্লাহ পাক কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ পাক কবুল করবেন না। তিন নম্বর ক্ষতি, বেদাত করলে আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়া যাবে না। সহি আল বুখারী, সহি মুসলিম সহ অনেক হাদিসের গ্রন্থে এই হাদিসটি এসেছে। বারো জন বিশিষ্ট বড় বড় সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা আবারি কোকা নুজুমিস সামা, আকাশের তারকারাজি যেমন, হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা এরকম অগণিত। এগুলো এক একটা ওয়ান টাইম গ্লাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন, উম্মতরা যাবে আর হাউজে কাউসারের এক গ্লাস পানি হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ, একবার যে লোক এই হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে, জান্নাতে পৌঁছা পর্যন্ত আল্লাহর এই বান্দার দ্বিতীয়বার আর পানির পিপাসা হবে না। সবাই দৌড় দিবে ওই হাউজে কাউসারের দিকে। কিছু লোক যখন এইদিকে দৌড় দিবে, আল্লাহর ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে তাদেরকে বাধা দিতে থাকবেন, এইদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না, লাঠি দিয়ে পিটাই পিটাই দৌড়াই দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন আমার কিছু উম্মতকে এইদিকে আসতে দেওয়া হচ্ছে না, দৌড়াই দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, ও ফেরেশতারা এদেরকে বাধা দাও কেন, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে বাধা দিও না, এদেরকে আসতে দাও। ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার এই উম্মতরা, এই বান্দাগুলো কত নতুন নতুন আমল, কত নতুন নতুন আকীদা, নতুন নতুন ইবাদত বানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআনে কারিমের ওই আয়াত তেলাওয়াত করবেন, وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ, বলবেন রাব্বুল আলামিন দুনিয়াতে যতদিন ছিলাম ততদিন আমার উম্মতরা কি করেছিল আমি জানেছি, দুনিয়া থেকে আসার পরে আমার মৃত্যুর পরে উম্মতরা কি করছে আমি তো আর এই খবর জানতাম না, আমার তো এই বিষয়ে খবর ছিল না কি হয়েছে, বা সহকান সহকান দূর হও দূর হও, আমার এই উম্মত দরকার নাই, যে উম্মত আমার রেখে যাওয়া দিনের মধ্যে নতুন নতুন বেদাত বানাইছে, নতুন নতুন ইবাদত বানাইছে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমার দরকার নাই। আপনি আমল করছেন, আমল না করি যদি এরকম পরিস্থিতি শিকার হইতেও এত দুঃখ লাগে না। কিন্তু আমল করছেন, দুনিয়াতে অনেক আমল করছেন, কিন্তু আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে না হওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে উম্মত হিসাবে স্বীকার করতেছেন না, বের করে দিচ্ছেন। হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়া যাবে না। বেদাত কত মারাত্মক জিনিস। সুন্নত অনুযায়ী অল্প আমল করা বেদাত অনুযায়ী বস্তায় বস্তায় টাকে টাকে আমল করার চাইতে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআ। সুন্নত অনুযায়ী অল্প আমল করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়, বেদাত অনুযায়ী অসংখ্য অগণিত অনেক আমল করার চাইতে। সুবহানাল্লাহ, সুন্নতি আমল অল্প করা, বেদাতি আমল তাকে তাকে বস্তা বস্তায় করার চাইতে অনেক উত্তম। কারণ বেদাতি আমল করে আপনার কোনো কাজে আসবে না। তাহলে আমাদের ইমান হইতে হবে কার মত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমানটা শিখছেন সরাসরি সাহাবায়ে কেরাম। আমলটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, কিন্তু আমলটা সরাসরি নবী সাল্লাম থেকে শিখছেন নবী সাল্লামের সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সনদ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তেবা করার জন্য মুমিনদেরকে নির্দেশ দিয়ে দিছেন। ইমানটাও হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মত, আমলটাও হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মত। এর এই অনুযায়ী যদি হয় সেটার নাম সুন্নত, এর বাহিরে গেলে এটার নাম হলো বেদাত। তাহলে আমরা হইতে হবে আহলুস সুন্নাহ, হওয়া যাবে না আহলুল বেদা। হইতে হবে কি? আহলুস সুন্নাহ, হওয়া যাবে না কি? আহলুল বেদা। এখন দেখা যায় যিনি যত বেদাত করে আমাদের দেশে উনি তত আহলে সুন্নাত দাবি করে। বাংলাদেশের পরিস্থিতিটা খুব জটিল, কাজে কর্মে ইমানে আকীদায় আমলে সব জায়গায় শুধু বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, আর জোর গলায় দাবি করে স্লোগান দেখালি আহলে সুন্নাত। স্লোগান হলো আহলে সুন্নাত, কামে হলো কি? আহলে বেদাত, দুনিয়ার বেদাত, আহলে শিরিক, আহলে বেদাত। কবরের সামনে সেজদাদি পড়ে আছে তাও কয় আহলে সুন্নত। কবরের সামনে সেজদা দেওয়া কি শিরক? হারাম না? হারাম হলে তো তওবা করলে মাফ হইব, এটা আরো জটিল, এটা শিরক, ঈমান চলে যাবে। কবরের সামনে সেজদাদি বসে আছে তাও কয় আহলে সুন্নত, কবরে মোমবাতি লই যায় বসে রয়েছে তাও কয় আহলে সুন্নত, কবরের উঁচু বানায় বসে রয়েছে তাও কয় আহলে সুন্নত, কবরে মশারি লাগাই দিছে তাও কয় আহলে সুন্নত। এগুলা সব শিরিক, শিরিক করে আবার কয় আহলে সুন্নত। কবরের উদ্দেশ্যে গরু নিয়ে রওনা দিছে, কবরের উদ্দেশ্যে ছাগল নিয়ে রওনা দিছে, কবরের উদ্দেশ্যে মুরগি লয় রওনা দিছে, কবরের উদ্দেশ্যে বউ ফলা ফাইন ছেলে মেয়ে সবাই লয় রওনা দিছে তাও কয় আহলে সুন্নত। আহলে শিরিক দাবি করে কি? আহলে সুন্নত। দুনিয়ার আমলের মধ্যে বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, তাও কয় আহলে সুন্নত। এজন্য নামে আহলে সুন্নত না, কামে আহলে সুন্নত হইতে হবে। আমার আকীদা হবে সুন্নতের আলোকে, আমার ইবাদত হবে সুন্নতের আলোকে, আমার মুআমালাত হবে সুন্নতের আলোকে, আমার আখলাক হবে সুন্নতের আলোকে। এগুলা কোনোটার ভিতরে বেদাত জায়গা দেওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম যে আমার পুরা জিন্দগিটা হইতে হবে আহলে সুন্নত, সুন্নত অনুযায়ী, বেদাত অনুযায়ী হওয়া। এবার আসেন বেদাতের কয়েকটা সূত্র, বেদাত চিনবেন কেমনে, বুঝবেন কেমনে এটা যে বেদাত, এটা জানা লাগবে না? না বুঝবেন কেমনে কোনটা সুন্নত কোনটা বেদাত? আপনার তো ঠকাই দিব, বাজারে গেছেন জিনিস কিনবেন, ওই জিনিস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো গেছেন গাই গরু কিনবেন, আপনার দুধ দরকার 4 কেজি 5 কেজি, এখন কিনি বসে দিয়েছেন বলদ গরু, কারণ আপনি গায়ে গরুও ছিলেন না বলদ গরুও ছিলেন না। বাজারে গেছেন একজনে কয় ভাই এটা নিয়ে যান, বাস আপনি বলদ গরু লিসে নিয়ে আসেন, লেজ উল্টাই দেখেন না এটা গায়ে গরু না কি গরু, বাড়িতে আসি আর দুধ নাই, দুধ পাইবেন কই? দুধ দরকার এক কেজি গরু কিনতে গেছেন, আপনি ছাগল একটা কিনে বসে দিয়েছেন, তাও এক কেজি দুধ পাওয়া সম্ভব? ছাগল এটারে যদি যত খাওয়ান, যত টানাটানি করেন, যত চেষ্টা করেন, এক কেজি দুধ বাইর করতে পারবেন না। তাহলে আগে একটু জেনে বুঝে যদি যান, একটু যাচাই বাছাই করেন, তাহলে আপনি সঠিক জিনিস কিনতে পারবেন। এখন আপনারে বেদাত আনি সুন্নত কই খাওয়াই দিব, আপনি তো টেরো পাবেন না। এই জন্য কিছু সূত্র জানি রাখতে হবে যে কোনটা সুন্নত কোনটা বেদাত, এটা বুঝতে হবে। এক নম্বরে আসেন, আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দিন, বেদাত হবে নতুন নতুন বানানো জিনিস, পুরানা জিনিস বেদাত হবে না, পুরানা জিনিস সুন্নত, নতুন জিনিস বেদাত। এক নম্বর সূত্র মনে রাখবেন কিন্তু, ঠিক আছে, কথা কয় না মনে মনে রাখবেন না, মনে রাখবেন তো ইনশাল্লাহ, হ্যাঁ এটা মুখস্থ করে রাখতে হবে, ঠোঁটস্থ করে রাখতে হবে, না হয় দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। এক নম্বর কথা হলো, যেটা পুরাতন ইবাদত পুরাতন আমল এটার নাম সুন্নত, যেটা নতুন আমল নতুন ইবাদত এটার নাম বেদাত। সুনানে আবু দাউদ এবং জামে আত-তিরমিজির হাদিস, এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এক গভীর গাম্ভীর্যপূর্ণ গভীর আবেগপূর্ণ এমন এক ওয়াজ করলেন, এমন এক বয়ান করলেন, ওয়াজিলাত মিন হাল কুলুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ানটা শুনে আমাদের অন্তরগুলো কেঁপে উঠছে, আল্লাহু আকবার, নবী সাল্লামের বয়ান শুনে আমাদের অন্তরগুলো কাঁপতেছে, ওয়াজারাফাত মিন হাল উয়ুন, আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আমরা মনে করলাম কান্নাহা মাউইযাতুম মুআদ্দে, আমাদের কাছে মনে হলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ ওয়াজ, সর্বশেষ ভাষণ, আর মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মনে হয় আর বয়ান করার সুযোগ পাবেন না। আমরা বলে উঠলাম আউসেনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ওয়াজ করেন, আরো কিছু বয়ান শোনান, আমাদের কাছে মনে হইতেছে এটা আপনার জীবনের শেষ বয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমার উম্মতরা তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছে আল্লাহর তাকওয়ার, আল্লাহর ভয়ের ওসিয়ত করতেছি, ওয়াসসামি'ই ওয়াত্তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আব্দুন, তোমাদের উপরে যদি কোনো গোলাম যদি তোমাদের আমির হয়, তোমাদের নেতা নির্বাচিত হয়, তার কথা শুনবা, তাকে মানবা, ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়্যিন, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবা, ফাসায়ারা ইখতালাফান কাসীরা, চারিদিকে দেখবা শুধু ইখতালাফ আর ইখতালাফ, ইখতালাফ আর ইখতালাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একতলাফ মানে বেদাত, রাসূলের সাথে একতলাফ, আমার সাথে আমি ইমাম হোসেনের সাথে একতলাফ করলে এটা বেদাত না, আমার কথা আপনি গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইমানেরও ক্ষতি হবে না, আমলেরও ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি কোনো না এটা ঠিক হয় নাই, শেষ, আমও শেষ, সালাও শেষ, ইমানও গেছে, আমলও গেছে, সব গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাথে যদি কেউ একতলাফ করে, এরকম একতলাফ তোমরা অসংখ্য দেখতে পাবা কিছুদিন পরেই, যখন এরকম একতলাফ দেখবা আমার সুন্নতের সাথে একতলাফ, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়্যিন, তখন তোমরা আমার সুন্নতগুলো, আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নতগুলো, আদু আলাইহা বিন নাওয়াজিস, তোমাদের মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা, সামনের দাঁত দিয়ে ধরিও না, সামনের দাঁত দিয়ে ধরলে কেউ যদি জোরে টান দেয় তো দাঁত ভেঙে ছিঁড়ে যাইতে পারে, কিন্তু এই মাড়ির দাঁত দিয়ে যদি আমার সুন্নত গুলো শক্ত করে ধরো, যত টানা টানবে টানুক তোমার সুন্নত ছুটবে না। ওই সময় আমার সুন্নত গুলাকে এইভাবে শক্ত করে ধরে রাখবা। আর ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নতুন নতুন কোন জিনিস বানাইবা না, নতুন কোন আকীদা বানাইবা না, নতুন কোন আমল বানাইবা না, নতুন কোন মুআমালাত বানাইবা না, নতুন কোন আখলাক বানাইবা না, নতুন বানানোর থেকে দূরে থাকবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন যা বানাইবা ওইটার নাম হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালা, যত বিদআত আছে সব বিদআত হলো গোমরাহি। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, যত গোমরাহি আছে সব তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কি নাউযুবিল্লাহ কয় না, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বিদআতের পরিণতি হলো জাহান্নাম, বেদাত জাহান্নামে নিয়ে যাবে। আমল করি জাহান্নামে যাওয়া লাগবে, কেউ যদি আমল না করি জাহান্নামে যায় দুঃখ কম লাগে, কিন্তু আমল করছি আমল করি জাহান্নামে যাওয়া লাগলে এটা তো বিশাল দুঃখের বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলতেছেন বেদাত হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, দালালা এটা। তাহলে বেদাত হলো নতুন জিনিস, নতুন জিনিস হলে বেদাত, পুরাতন জিনিস হলে কি সুন্নত। এখন নতুন পুরাতন বুঝবেন কেমনে, কোনটা নতুন কোনটা পুরাতন বুঝবেন কেমনে, এটার একটা সীমা লাগবে না? গতকাল যেটা ওইটা তো আজকে পুরাতন হয়ে গেছে, তাহলে তো নতুন এবাদত একটা পাইবেন না, সবে তো পুরাতন। তাহলে নতুন পুরাতনের সংজ্ঞা বুঝে নিতে হবে, কোন পর্যন্ত পুরাতন কোন পর্যন্ত নতুন। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। আমার কথা বুঝতেছেন তো? বুঝতে কোনো অসুবিধা নাই তো? আপনারা যেমনি বুঝেন ওইভাবেই বলার চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত। আমার সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কয় বছর ছিল বলেন তো দেখি। ওরে এটাও জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 23 বছর। খোলাফায়ে রাশেদিনের খেলাফত কয় বছর? জি 30 বছর। খোলাফায়ে রাশেদিনের খেলাফত 30 বছর। তাহলে 30 আর 23 কয় বছর হয়েছে? অঙ্কে খুব দুর্বল মনে হয়, এখানে স্কুলে এখন অঙ্কের লেখাপড়া কম হয়। জি মাশাআল্লাহ, 30 আর 23 কয় বছর? 53 বছর। তাহলে এই 53 বছরের ভিতরে যেটা আকীদা ছিল এটা সুন্নতি আকীদা, এই 53 বছরের পরে যেটা আকীদা হিসাবে তৈরি হয়েছে এটা বেদাতি আকীদা, এই 53 বছরের ভিতরে যেটা আমল ছিল এবাদত ছিল এটা সুন্নত এবাদত, এই 53 বছরের পরে যেগুলো আবিষ্কার হয়েছে এগুলার নাম বেদাতি এবাদত। 53 বছর পর্যন্ত এগুলা পুরাতন, 53 বছরের পরে যেগুলো তৈরি হয়েছে এগুলা হলো কি নতুন, এগুলো বেদাত। এটা পুরাতন নতুনের সংজ্ঞা, পুরাতন নতুন সের সীমা রেখা, যে এই 53 বছরের ভিতরে যেগুলো এবাদত এগুলো সুন্নতি এবাদত, কেয়ামত পর্যন্ত সুন্নত। এই 53 বছরের পরে যেগুলা হবে এইগুলা কেয়ামত পর্যন্ত কি নাম? বেদাত। আচ্ছা, এখন বর্তমানে কত হিজরি চলে বলেন তো দেখি, কত হিজরি? ইংরেজি কত সাল? 2000। ইংরেজিটা যত বেশি জানি আরবিটা এরকম জানি না। 1400 কত? 41 হিজরি চলবে, 1441। আচ্ছা, 1441 মাইনাস 53, এবার দেখি অঙ্কে বোঝা যাবে কত ভালো পারেন, কত হয় দেখি করে দেন তো। 1380 পুরোপুরি হয় নাই, আর একটু কম। 1300 কত? 1441 থেকে 53 বাদ দিবেন তাহলে কত হবে? জি 1380। তাহলে ওই 53 বছরে যেগুলো এবাদত সেগুলো সুন্নত, আর এই 1388 বছরের মধ্যে যেগুলো আবিষ্কার হয়েছে যত ইবাদত, এগুলো হলো কি? বেদাত। এবার আপনি বাড়িতে বসে বসে অঙ্ক করে পেলেন সব, যে আমি যে জিকিরটা করতেছি এটা ওই 53 বছরের ইবাদত ছিল কিনা নাকি এই 1388 বছরের মধ্যে, আমি যে দরুদ পড়তেছি এটা ওই 53 বছরে ছিল কিনা নাকি 1388 বছরে, আমি যে যে ইবাদত গুলো আমল গুলো করতেছি এগুলা ওই 53 বছরে ছিল কিনা, যদি থাকে আমার এটা সুন্নত, যদি না থাকে আমার এটা বেদাত। আপনি এই অঙ্ক দিয়ে সব সুন্নত বেদাত বাইর করে ফেলতে পারবেন, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কথা হলো দ্বিতীয়, এবার দ্বিতীয় সূত্রে আসেন, এখানে বলছি নতুন হলে বেদাত, পুরাতন হলে সুন্নত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তো এই মাইক ছিল না, এটা তো নতুন, এটা তো 53 বছরে ছিল না কি? ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে এই মোবাইল ক্যামেরা এগুলো কিচ্ছু ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তো আমরাও ছিলাম না, আপনারা ছিলেন না, তাহলে আমরাও তো বেদাত। কি আমরা ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে? ওই 53 বছরে আমরাও ছিলাম না, মাইকও ছিল না, এই ক্যামেরাও ছিল না, এই 53 বছরে এরকম বৈদ্যুতিক লাইটও ছিল না। ওই 53 বছরের ভিতরে বিমানে করে কেউ হজে যায় নাই, এখন আমরা বিমানে করে হজে যাই। ওই 53 বছরের ভিতরে মসজিদের ভিতরে এসি ছিল না, ফ্যান ছিল না, টাইলস ছিল না, এখন মসজিদের ভিতরে এসি আছে, টাইলস আছে, ফ্যান আছে, আছে না? ওই 53 বছরের ভিতরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ছিল না, এখন কত হাদিসের কিতাব আছে। ওই 53 বছরের মধ্যে কোরআনে কারীমের মধ্যে জের, জবর, পেশ, নোক্তা এগুলো ছিল না, এখন তো এগুলো আছে। ওই 53 বছরে বর্তমান মাদ্রাসার যে সিস্টেম, এই মাদ্রাসার সিস্টেমও ছিল না, এখন তো মাদ্রাসা আছে। কি বলেন? তাহলে এগুলো সব কি বেদাত? জি। এই জন্য শর্ত হলো, দুই নম্বর বেদাতের শর্ত হলো, এটা হইতে হবে ফি দিন, এটা হইতে হবে দিনের ভিতরে, দিনের জন্য না। এই সূত্র না বুঝলে হেই কুবুজার মিয়ে সবে তো নতুন, তো বেদাত আর কি? দ্বিতীয় সূত্র যে এটা হবে দিনের ভিতরে, এবাদতের ভিতরে, এবাদতের জন্য না। মাইক এটা এবাদতের জন্য, ওয়াজগুলো আপনাদের কানে শোনানোর জন্য, মসজিদের ভিতরে টাইলস লাগানো হয়েছে, প্যান লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, এটা হলো নামাজের জন্য। কিন্তু নামাজ কাঁচা মসজিদ থাকাকালীন জুমার নামাজ দুই রাকাত, এসি হলো, টাইলস হলো, জুমার নামাজ দুই রাকাত, জুমার নামাজ দুই রাকাতের জায়গায় চার রাকাত বানানো যাবে না। দুই রাকাতের জায়গায় চার রাকাত বানালে ওইটা হবে বেদাত। কিন্তু আপনি টাইলস লাগান, এসি লাগান, আরো কত কিছু লাগান, কেয়ামতের আগে কোনোটাই বেদাতের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআনে কারীমের আয়াত, ওই 53 বছরে যেগুলো কিয়ামত পর্যন্ত সেগুলাই থাকবে। কিন্তু কোরআন বুঝার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন তালাওয়াতের জন্য জের, জবর, ফেস, নোক্তা লাগান, কোনো অসুবিধা নাই। কোরআনে কারীমের তাফসির বিভিন্নভাবে করেন, কোনো অসুবিধা নাই কোরআন বুঝার জন্য। কিন্তু কোরআনের একটা আয়াত বাড়ানো যাবে না, কমানো যাবে না। বিমানে করে হজে যান, কোনো অসুবিধা নাই। আরো নতুন নতুন আবিষ্কার হইলে ওইটাতে করে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ঘরের তাওয়াব আগে যেমন হাতে গেলে সাত চক্কর, এখনো করতে হবে সাত চক্কর। আগে যেমন সাফা মারওয়ার চাই সাতবার, এখনো করতে হবে সাতবার। অর্থাৎ বেদাতের সম্পর্ক হলো এবাদতের সাথে, দিনের ভিতরে, এবাদতের ভিতরে, এবাদতের জন্য না। তাহলে জাগতিক যেগুলো এবাদতের উপকরণ এগুলার সাথে বেদাতের কোনো সম্পর্ক? তিন নম্বর সূত্র, বেদাতের কোনো দলিল নেই, বেদাতের কোনো দলিল নেই। অনেকে কয় মিয়া এটা যে বেদাত, দলিল দেখো, কোন হাদিসে পাইছ, কোন কিতাবে পাইছ, এটা দলিল দেখো। তো এটা যদি দলিলে থাকতো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হয়ে যাইত। এটা দলিল নাই এই জন্য এটা বেদাত। এটার কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোন কোরআনে কারিমে নাই, সহি কোন হাদিসে নাই, এই জন্য এটা বেদাত। যদি এটা থাকতো এটা বেদাত হতো না, এটা সুন্নত হয়ে যেত। তাহলে যিনি বলবেন এটা সুন্নত, দলিল দেখাবেন তিনি, যিনি বলবেন এটা বেদাত ওনাকে কোনো দলিল দেখানো লাগবে না। যে কবে যে এটা বেদাত তার কোনো দলিল দেখানো দরকার নেই, কারণ দলিল নাই, দেখাবেন কোথা থেকে? আমি বললাম যে ভাই শোনেন, সামনে যে দোকান এগুলো দেখতেছেন এগুলো একটাও কিন্তু আমার না। আপনারা কলেন যে হুজুর আপনারে অনেক সম্মান করি, মহব্বত করি, ভালোবাসি, ঢাকা থেকে আসেন। এখন আপনি করলেন দোকান, এগুলো আপনার না, আপনি একটু খতিয়ানটা, ফসডাটা, কবলাটা দেখাই যান। কি আমি দেখাইতে পারবো? দোকান এগুলো তো আমারে না, তা আমি দলিল ফার্মো কই, খতিয়ান ফার্মো কই, কবলা ফার্মো কই? যদি কবলা থাকতো, দলিল থাকতো, খতিয়ান থাকতো, দোকান এগুলোর মালিক তো আমি হয়ে যেতাম। তাহলে যেটা বেদাত এটার কোন দলিল? চার নম্বর আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা অনুযায়ী হইলে সেটা হয় সুন্নাত, এত্তেবার বাহিরে গেলে সেটা হয় বেদাত। এখন এত্তেবা কেমনে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন, করতে বলেছেন, করার অনুমোদন দিছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, ওইটার নাম সুন্নাত। যেটা করেন নাই, করতে বলেন নাই, করার অনুমোদন দেন নাই, শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার বাহিরে, এটার নাম বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজ উম্মতের জন্য সুন্নাত না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এরকম সব কাজও বেদাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইমামতি করেন নাই, এই মুক্তাদি হন নাই, ইমামতি করছেন সারা জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মুক্তাদি হয়েছেন নাই? কি কথা বলেন না! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবন ইমামতি করছেন, মুক্তাদি তো হন নাই, মুসল্লি হন নাই, তাহলে কি মুসল্লি হওয়া বেদাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি হন নাই, কিন্তু মুসল্লি হওয়ার নির্দেশ দিছেন, মুসল্লি কেমনে হতে হবে দেখাই দিছেন, শিখাই দিছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই কোনোদিন, মুয়াজ্জিন হন নাই, হয়েছেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেখাই দিছেন, আজান বলে দিছেন, কেমনে দিতে হবে সব বলে দিছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলেও যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিছেন, করতে বলছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করছেন, সেগুলো সুন্নাত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি এর কিছু কাজ আছে, এগুলো উম্মতের জন্য সুন্নত না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কয়জন ছিল? আমাদের জন্য কি 11 জন সুন্নত? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বলেন তো আমার নবী করছে মিয়া, 11 জন সুন্নত হবে না কেন? কেন হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিছেন, এই 11 জন স্ত্রী আপনি বিবাহ করেছেন, এটা আপনি নিজে বিয়ে করেন নাই, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিয়ে করাইছি, আমার দ্বীনের স্বার্থে, আমার দ্বীনের জন্য আমি আপনাকে এগুলো বিয়ে করাইছি। কারণ এক এক গোত্রের এক এক কাউমের আপনাকে জামাই বানাই দিছি, যখন আপনি ওই কাউমের জামাই হয়ে গেছেন, তখন ইসলামের বড় বড় দুশ্মন, বড় বড় শত্রু থেমে গেছে, খবরদার জামাইয়ের উপরে আক্রমণ করা যাবে না। আল্লাহু আকবার! এই বিয়েগুলোর মধ্যে প্রত্যেকটা বিয়ে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, দ্বীনের জন্য হয়েছে। এই জন্য দেখবেন বয়সের তারতম্য অনেক ভিন্ন রকম, আমরা যেরকম বিয়ে করি এরকম বিয়ে হয় না এগুলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স অনেক বেশি, ফাত্রির বয়স কম, অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কম, ফাত্রির বয়স বেশি, এরকম হয়েছে না? এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় হয় না, এগুলো আল্লাহ আলমিনের ইচ্ছায় হয়েছে, এগুলো দিনের জন্য হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েগুলো আল্লাহ পাক বলে দিলেন, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা শুধু মুমিনদের জন্য, এটা আপনার জন্য খাস, অন্য মুমিনদের জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু আমাদের জন্য সুন্নত না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের খাবার খেয়েছেন, যেগুলো আমরা আমাদের দেশেই নাই, বর্তমানে নাই, ওই খাবারগুলো খাওয়া কি সুন্নত? ওই খাবারগুলো উম্মতের জন্য সুন্নত না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, এগুলো মিনাল আদাত। এখন কেউ যদি এগুলাকে মহব্বত করে খায়, যে আমার রাসূল এটা খাইছেন, এই মহব্বতে খায়, মহব্বতের সওয়াব পাবে, কিন্তু এটা সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাকগুলো পরেছেন, ওই পোশাকের নমুনায় কেউ যদি পোশাক পরে, এই পোশাক পরা সুন্নত না, তবে সে মহব্বতের সওয়াব পাবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছে, মহব্বত করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের মতো সে পোশাক পরার চেষ্টা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মহব্বতের সওয়াব পাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরছেন, এই পোশাক উম্মতের জন্য সুন্নত নয়। তাহলে বোঝা যায় অনেক জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন উম্মতের জন্য সুন্নত না, আবার অনেক জিনিস করেন না কিন্তু উম্মতের জন্য সুন্নত। আচ্ছা, এবার আসেন আরেকটা সূত্র, একই জিনিস একই কাজ কোন জায়গায় করলে সুন্নত, আরেক জায়গায় করলে বেদাত, এক জায়গায় করলে সওয়াব হয়, আরেক জায়গায় করলে গুনাহ হয়। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, আজান দিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আজান দিন, এই আজান দেওয়াটা কি সুন্নত? আচ্ছা ঈদের নামাজ পড়ে বছরে দুইবার আজান দিনি কখনো দিছি? আচ্ছা জানাজার নামাজ পড়ে আজান দিনি, তাহলে যদি ওই আজান দেওয়া একটা ভালো কাজ, একটা ভালো ইবাদত, একটা সুন্নত ইবাদত, আজান দেওয়ার অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আয় আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে maaf করে দিন। সুবহানাল্লাহ, ইমাম সাহেবদেরকে maaf করার দোয়া করেন নাই, দোয়া করতেন কাদের জন্য? মুয়াজ্জিনদের জন্য, ইমাম সাহেবদের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েত দেন, সঠিক রাস্তা দেখাই দেন, কিন্তু আল্লাহ ইমামদেরকে maaf করে দেন এই কথা বলেন নাই। কিন্তু মুয়াজ্জিনদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ আপনি আমার উম্মতের সব মুয়াজ্জিনদের maaf করে দেন। সুবহানাল্লাহ, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন মসজিদের ইমাম সাহেবের চাইতে মুয়াজ্জিন সাহেবের মর্যাদা বেশি, কিন্তু আমরা কেউ মুয়াজ্জিন হতে চাই না, আজান দেন না, মুয়াজ্জিন সাহেব নাই, আজান দেওয়ার কোনো লোক নাই। কিন্তু আল্লাহ আকবার, যারা এই হাদিস বুঝে জানে, আরব দেশের লোক সিরিয়াল ধরে থাকে আজান দেওয়ার জন্য, যে আমি মুয়াজ্জিন হইলে আজানটা দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে শামিল হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তীর উল্টা পাল্টা হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া বিন্দুমাত্র হেরফের হওয়ার সম্ভাবনা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন যে অমুক জায়গায় যাও, এক মহিলার কাছে এক চিঠি আছে, চিঠিটা নিয়ে আসো। মহিলাটা রাউজায় খাক এলাকায় পৌঁছছে, তুমি ওখানে যাইবা, চিঠিটা নিয়ে দৌড়াদৌড়ি চলে আসবা। আরো দুজন সাহাবীকে সাথে পাঠাইছেন, আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন, মহিলা কো না না কিসের সিটি, আমার বাদ দাদা সৌদি গোষ্ঠীও জানে না কোনো সিটি নাই, স্বীকার করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, ওয়াল্লাহে লা উজাররিদান্নাকে আও লা উকাতিলান্নাকে, ও মহিলা তুমি আমারে চিনো নাই, আমি কোন নবীর সাহাবি, কোন নবী আমারে ফাটাইছে এখনো বুঝতে পারো নাই, আমার নবী বলে দিছেন তোমার ভিতরে চিঠি আছে, তোমার ভিতরে চিঠি আছে, আমি আলী আল্লাহর কসম করে বলছি তোমার এই প্রথম কাপড় সোপড় শরীরে যা আছে সব খুলমু, এরপরে যদি কোনো জায়গায় ওই চিঠি পাওয়া না যায় তোমারে কেটে টুকরা টুকরা করমু, ওখান থেকে ভিতরের থেকে হইলেও চিঠি বাহির করে নিয়ে যামু, ছিনো নাই আমারে, আমার নবী বলছে তোমার মধ্যে চিঠি আছে, চিঠি অবশ্যই আছে, তোমার শরীরের ভিতরে হইলেও আছে, তোমারে কাটে টুকরা টুকরা করি হইলেও চিঠি নিয়ে যাও। দুনিয়ার সব দোয়া মিস হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কোনো, আল্লাহ রাসূল বলছে আল্লাহ মুয়াজ্জিনদেরকে maaf করে দেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কিয়ামত পর্যন্ত বলবৎ। তাহলে মুয়াজ্জিনের কত ফজিলত না? এখন ঈদের দিন আমি কইলাম যে আল্লাহ রাসূল মুয়াজ্জিন হইতে বলছেন, আমি একটু আজান দিই ঈদের দিন, যাই ঈদের নামাজ হব, আমি একটা আজান দিয়ে দিই সুন্দর করে, মুয়াজ্জিন হয়ে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে শামিল হয়ে গেলাম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিনেরা তাদের ঘাড়গুলো অনেক অনেক লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সব মানুষ ডুবলেও কিয়ামতের দিন মুয়াজ্জিনেরা ডুববে না। সুবহানাল্লাহ, এখন আমি কইলাম যে ঈদের নামাজে একটু আজান দিয়ে দিই, দেওয়া যাবে, দিলে অসুবিধা কি? আমি খারাপ কিছু করছি আজান না দিছি, কোনো গুনার কাম করছি? কয় না, এটা গুনার কাম, এই আজান দেওয়াটাই গুনাহের কাজ, আজান দিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি ঈদের নামাজের আজান দিছেন, জানাজার আজান দিছেন, এই আজান দিয়ে জাহান্নামে যেতে হবে। আবার দৈনিক পাঁচ ওয়াক্তের আজান দিছেন, এই আজান দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, তাহলে একই আমল একই কাজ একই জিনিস এক জায়গায় করলে সুন্নত, আরেক জায়গায় গেলে বেদাত। তাহলে বুঝে শুনে করতে হবে যে কোন জায়গায় করলে সুন্নত, কোন জায়গায় করলে বেদাত। অনেকে কয় মিয়া দোয়া না করছি আল্লাহর কাছে, দোয়া করলেও আবার ক্ষতি হয় নাকি, দোয়ায় অসুবিধা কি? আল্লাহর কাছে চাইলেও কি গুনা? আল্লাহর কাছে চাইলেও গুনা, চাইও জাহান্নামে যাওয়া লাগবে। মিনাতে আরাফাতে হজে গেছি তো নামাজ পড়াইছে, নামাজে সালাম ফিরাই সম্মিলিতভাবে মোনাজাত করি নেই, চট্টগ্রামে দুই ভাই উঠি কয় দেখো ওহাবির জাত, কয় এখানে হজে আসিও আল্লাহর কাছে দোয়া করে না, এখানে হজে আসে আরাফাতের ময়দানে আসে মিনে আসে তাও একটু আল্লাহর কাছে হাত তুলতে রাজি হয় না। আমি বললাম যে ভাই আল্লাহর কাছে হাত তুলতে আমারও মন চায়, কতক্ষণ আপনাদেরকে লয়ে কান্নাকাটি করতে পারলে আপনাদেরও মন খুশি আমারও মন খুশি, কি কঠিন দোয়া করছে ইমাম হোসেনের, সবাই খুশি কিন্তু খুশি হয়ে যে জাহান্নামে যাওয়া লাগবে, কান্নাকাটি করি যে জাহান্নামে যাওয়া লাগবে, হাত তুলি যে জাহান্নামে যাওয়া লাগবে, এই বয়ে তুলতে পারি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত তুলে দোয়া করছেন সেখানে হাত তোলা সুন্নত, যেখানে তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। সেখানে আপনি তুলতে যাই বেশি পণ্ডিতি দেখাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশি বুঝে গেছেন আপনার পরিণতি খারাপ, জাহান্নাম কুল্লু দালালাতিন ফিন্নার, আপনি মুনাজাত করে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যই ভালো ভালো কাজ ভালো ভালো জিনিস কিন্তু সেটা করে জাহান্নামে যাওয়া লাগবে, এটার নাম বেদাত। বেদাতের আরেকটা সূত্র হইল বেদাত দেখতে খুব সুন্দর, বেদাতের কাজগুলো দেখতে সুন্দর শুনতে সুন্দর বলতে মজা শুনতে মজা করতে মজা। এখন মানুষ কয় মিয়া এত সুন্দর একটা আমল এত সুন্দর একটা কাজ এটাও কি বেদাত হয়? এজন্য কয় এটা বেদাতে হাসানা, এটা কি বেদাত? বেদাতে হাসানা সুন্দর বেদাত, বেদাতে হাসানা মানে সুন্দর বেদাত, এটা তো ছাইয়া না, এটা খারাপ বেদাত না। আবার কোন কোন ওলামায়ে কেরাম সালাফদের মানহাজে হাদিস না বোঝার কারণে কয় হাদিস এ তো আছে মান সান্না সুন্নাতান হাসানাতান ফা উমিলা বিহা বাদাহু ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কোন সুন্নতে হাসানা চালু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে সব মানুষের আমলের সমান তাকে আল্লাহ সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। তো কয় এখানে আল্লাহ রাসূল সুন্নতে হাসানা বলছে, এই সুন্নতে হাসানা মানে মৃত সুন্নতকে জিন্দা করা, মানে এটা সুন্নত বেদাত না, নতুন কোনো আমল না, পুরানা আমল কোনো কারণে বন্ধ হয়ে গেছে এটার আবার চালু করে দেওয়া, এটার নাম সুন্নতে হাসানা। প্রতি বছর মসজিদে নববীতে একটা মিটিং হয়, মসজিদে নববীর যে কমিটি মদিনা মুনাব্বারাতে একটা মিটিং হয়, ওই মিটিংয়ে পর্যালোচনা করা হয়। আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট মসজিদে নববীর ভিতরে ইনস্টিটিউট আছে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় বাংলাদেশে অনেক স্টুডেন্ট লেখাপড়া করে। তা আমাকে গতবার ওই স্টুডেন্টরাই বলছে যে প্রতি বছর এখানে একটা মিটিং হয়, ওই মিটিংয়ে পর্যালোচনা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কোনো সুন্নত মদিনা থেকে বিলুপ্ত হয়েছে কিনা, যেই সুন্নতটা আমল হয় না এরকম কোনো সুন্নত আছে কিনা এটা খুঁজে খুঁজে বের করা হয়, বের করে ওই সুন্নতটার আমল চালু করা হয়। তো বললেন যে গত বছর একটা সুন্নত তারা বের করছেন যে এই সুন্নতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কিন্তু আমল হচ্ছে না। কি সুন্নতটা? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ পড়ে মসজিদে নববীতে মসজিদে কুবা যেতেন হেঁটে হেঁটে, আবার মসজিদে কুবা থেকে এসে এখানে মাগরিবের নামাজ পড়তেন হেঁটে হেঁটে। এখন যারা হজে যায় তারা গাড়িতে করে মসজিদে কুবা যায়, গাড়িতে করে আসে, কেউ হাঁটি হেঁটি মসজিদে কুবা যায় না, হাঁটি হেঁটি মসজিদে কুবা থেকে আসে না। একদিন এই মসজিদে নববীর সকল স্টুডেন্টকে শিক্ষকেরা নির্দেশ দিচ্ছেন যে আজকে আসরের নামাজ পড়ে হেঁটে হেঁটে মসজিদে কুবায় যাবা, কুবায় গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আবার মসজিদে নববীতে এসে দুই রাকাত মাগরিবের নামাজে শামিল হইবা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত সারা দুনিয়া থেকে বিলুপ্ত হইতে পারে কিন্তু মদিনা থেকে কোনো সুন্নত বিলুপ্ত হইতে দেওয়া যাবে না। এই যে একটা সুন্নত বিলুপ্ত হয়ে যাচ্ছিল আবার এটাকে জিন্দা করা, এটার নাম সুন্নতে হাসানা। বেদাত কোনোদিন হাসানা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতকে ভাগ করেন না, বলছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত দলালা, সেটা হাসানা হইলেও দলালা, সেটা দলাল সাইয়া হইলেও দলালা। যেটা বেদাত এটা কিন্তু সুন্দর, দেখতে অনেক সুন্দর, করতে অনেক সুন্দর, শুনতে অনেক সুন্দর। যেমন ধরেন আমি দুই একটা উদাহরণ দিই সুন্দর বেদাতের। যেমন আমি যখন ওয়াজ মাহফিল শুরু করলাম, আলোচনা শুরু করলাম, আলোচনার শুরুতে দরুদ পড়ছি, পড়ছি না এ কথা বলেন না, রাগ রাগ করতেছেন নাকি আপনারা? দরুদ পড়ছি না, কোনটা পড়ছি? দরুদে ইব্রাহিম নামে কোনো দরুদ নেই, এটা দরুদ, এটার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই যে এটা দরুদে ইব্রাহিম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা দরুদ, নবী সাল্লাম শেখাই দিচ্ছেন যে এটা দরুদ, এটা সলাতের মধ্যে পড়তে বলছেন। এখন আমি এই দরুদটা যখন পড়ছি আমি আপনাদের দিকে তাকায় রয়েছি, আমি দরুদটা পড়তেছি আপনারা দেখে সব চুপ করে রয়েছেন, কেউ দুই একজন পড়ছেন, অনেকে পড়েন নাই, কারণ আপনাদের কাছে এটা দরুদে মনে হয়নি, মনে হয়েছে এটা বড় আত্মাহিয়াত নামাজের মধ্যে, যে আত্মাহিয়াত প্রথম যেটা পড়ি এটা ছোট আত্মাহিয়াত, আধা আত্মাহিয়াত, আর দরুদ দোয়া মাসুরা সহ এটা পুরাটা হয়েছে কি বড় আত্মাহিয়াত। তো মনে করছেন যে হুজুরে বড় আত্মাহিয়াত পড়তেছে, কিন্তু আমি যদি পড়তাম বালাগাল উলা বিকামালিহি আপনারা দেখতেন আমার সাথে সাথে মহব্বতে ঢুলে ঢুলে পড়তে থাকতেন, কত সুন্দর দরুদ, কত সুন্দর, মজা লাগছে কি, মজা লাগছে না, গান গাইতে আমার এটা পড়াইতাম, দেখতেন কত সুন্দর লাগতো। কিন্তু এটা কি দরুদ কথা কন, এটা দরুদ, এটা কি কবিতা, কার কবিতা, শেখ সাদি রহমতুল্লাহের কবিতা, কবিতা এক জিনিস, দরুদ এক জিনিস, কবিতার দরুদ দুইটা এক জিনিস না, কবিতা যে কেউ বানাইতে পারে, দরুদ যে কেউ বানাইতে পারে না, দরুদ হলো এবাদত, কবিতা কোনোদিন এবাদত না, কবি আমিও হতে পারি, কবি আপনিও হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনি কবিতা লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, যদি ওই কবিতার মধ্যে শেরেক না থাকে, যদি ওই কবিতার মধ্যে কোনো অতিরঞ্জিত কথা না থাকে, কোনো অসুবিধা নাই। কিন্তু দরুদ কারো কেয়ামত পর্যন্ত বানানোর অধিকার নাই। দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শিখাই দিছেন, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেগুলো দরুদ হিসাবে পড়েছেন, কেয়ামত পর্যন্ত এগুলা দরুদ, এর বাহিরে যতগুলো আছে এগুলো কবিতা, এই কবিতারে দরুদ বানানো এটা বেদাত, কবিতারে যদি কবিতা হিসাবে কবিতা চর্চা করেন এটা বেদাত না, কিন্তু কবিতাকে যদি দরুদ বানান তখন এটা হয়ে যায় কি বেদাত। আমাদের দেশে দোকান উদ্বোধন হয়, বাড়ি উদ্বোধন হয়, ঘর উদ্বোধন হয়, সব উদ্বোধন হয় কি দিয়ে, বালাগাল উলা বিকামালি, আহারে আফসোস লাগে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত সুন্দর দরুদটা পাইল না, পাইছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর যুগে বালাগাল উলা ছিল, তাহলে তো উনি দরুদটা পড়তে পারে না, আমরা এত সুন্দর মজাদার একটা দরুদ পাই গেছি যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইও পান নাই, পড়তে পারেন নাই। তাহলে এখানে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, বেদাত যেটা, এটা শুনতে সুন্দর, দেখতে সুন্দর, করতে সুন্দর, আবার আমি যদি পড়াইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, মহব্বতের সুরে বলেন, কতই না মজা নাকি, এই যে এটা সুন্দর লাগতো না। কিন্তু এই যে দরুদটাকে জামাতবদ্ধ ভাবে এইভাবে পড়াইলাম, এই পদ্ধতিটা বেদাত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাইয়্যিদানা মাওলানা হাবিবেনা এই যা যা লাগাইলাম, এই পদ্ধতিতে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ কখনো পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দরুদ বসে পড়ছেন সেখানে বসে পড়া সুন্নত, যেখানে দাঁড়ায় পড়ছেন সেখানে দাঁড়ায় পড়া সুন্নত, এটা আল্লাহর জিকির। কিন্তু বসার জায়গায় দাঁড়াই গেলে, দাঁড়ানোর জায়গায় বসে গেলে কি হবে, বেদাত হবে। নামাজের মধ্যে আমি বসলাম আত্তাহিয়াতের মধ্যে, শেষ বৈঠকে বসছি, শেষ বৈঠকে বসার পরে পড়লাম আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত, এরপরে কি আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামটা কাকে দেওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া হচ্ছে। আমি চিন্তা করলাম আহারে, নামাজের মধ্যে বসে বসে আমার নবীকে সালাম দিব, কত বড় বেয়াদবি, আমি বসলাম না, আমি আত্মাইয়া তো থেকে দাঁড়াই গেলাম, দাঁড়াই সুন্দর করে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আবার বসে গেলাম, বসে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন তাশাহুদ শেষ করলাম। এরপরে আবার দরুদ পড়া হবে, বসে বসে আমার নবীর শানে দরুদ পড়া কত বড় বেয়াদবি। আবার দাঁড়াই গেলাম, আবার দাঁড়াই পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শেষ করে আবার বসে গেলাম, বসে পড়লাম, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে সালাম ফিরাইলাম, নামাজ হয়েছে? সবাই কয় না, নামাজ হয়েছে? কেন হবে না? আমার নবীরে সম্মান জানাইছি, আমি খারাপ কিছু করছি এখানে? কি খারাপ কিছু করছি? আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি, আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ছি, এখানে খারাপ কিছু করছিনি আমি? কি বলেন, তা নামাজ হবে না কেন? আমি একদিন এক জায়গায় গেছি, যাই দেখি যে আজানের আগে দিয়ে দরুদ পড়তেছে, মাইকের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম দরুদ পড়িতে আজান শুরু করছে। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজান হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে শুরু হইতো, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা সাল্লু আলাইয়া, আজানটা দেওয়া শেষ হলে আমি নবীর উপরে দরুদ পড়ো। এখন আল্লাহ রাসূল বললেন পরে দরুদ পড়তে, আপনি দেখি আজানের আগে দরুদ পড়ে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজান শেষ হইলে দরুদ পড়তে বলছেন, এখন আপনি আগেই পড়ে ফেললেন। তা আমাকে বলে কি কয় মিয়া, কারো ছেলে সিন্নি খাইছ মোল্লা ছিনলে না, কারো ছেলে সিন্নি খাইছ মোল্লা ছিনলে না। আমি কি ঘটনা কি আমার নবী না হইলে আজান হতো নাকি? আমার নবীর কারণে আজান পাইছ, আমার নবীরে সালাম না দিই দরুদ না পড়ি তুমি আজান শুরু করে দিবা, কত বড় বেয়াদবি। এখন যদি কয় মিয়া কারো ছেলে সিন্নি খাইছ মোল্লা ছিনলে না, আত্মাইয়াতুর মধ্যে আমি নবীরে সালাম দেওয়ার জন্য দাঁড়াইছি, আমার নবীরে দরুদ পড়ার জন্য দাঁড়াইছি, আরা নবীরে মহব্বত করি, আল্লাহ যদি আরারে জাহান্নামেও দেয় তাও আরা খুশি। একদিন এক হুজুরে কয় ফেসবুকে শুনছি তো, আরা নবীরে মহব্বত করি আল্লাহ যদি আরারে জাহান্নামেও দেয় তো আরা খুশি। নাউজুবিল্লাহ। এখন নবীরে মহব্বত জানেছেন, আপনার এখানে নামাজ হবে, খালি নামাজ হবে না এমন না, ইমানও যাইব নামাজও যাইব, আমও যাইব সালাও যাইব, দুটোই যাইব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম বাস্তবে দেখাই দিয়েছেন। সেই পদ্ধতির বাহিরে যাই নতুন করে ভালোবাসলে ওইটার নাম বেদাত। আচ্ছা, আবার খুতবার মধ্যে দাঁড়াইছি ইমাম সাহেব, খুতবার ভিতরে দরুদ পড়তে হয়, পড়া লাগে না? এখন খুতবার ভিতরে দরুদ পড়তেছি, মনে করলাম নামাজের মধ্যে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সেখানে বসে বসে পড়ি, নামাজ এখানে খুতবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পড়বো কেন, মাঝখান দিয়ে বসে গেলাম দরুদ পড়ার জন্য, কি খুতবা হবে? গুনাহ হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ছেন, ওখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। আর বাকি সময় আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহর জিকির দাঁড়া দাঁড়াইও করা যায়, বসে বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়, সবসময় করা যায়, কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে সুন্নত আর বেদাতের ক্ষেত্রে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ যেখানে যেভাবে করেছেন ঠিক সেই কাজ সেখানে সেইভাবে করার নাম সুন্নত। এর বাহিরে ব্যতিক্রম হলে, এর থেকে বাড়াইলে অথবা কমাইলে এটার নাম হয় বেদাত। সর্বশেষ কয়েকটা বেদাতের কথা বলেই ইনশাল্লাহ আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। কয়েকটা গুরুত্বপূর্ণ বেদাত যেগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত বেদাত, এগুলোকে আমাদের ভাই বোনেরা বেদাতেই মনে করেন না। আরেকটা জিনিস হলো, বেদাতকে যদি আমরা ছেড়ে দিই, আল্লাহর ভয়ে ছেড়ে দিই, আল্লাহ পাক ওয়াদা করছেন সূরা আত-তালাকের দুই নম্বর আয়াত, আল্লাহ পাক ওয়াদা করছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক উপায় উপকরণ বের করে দেন, এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেই জায়গা থেকে রিজিক আসার সে কল্পনাও করত না। অনেকে মনে করি আহারে এই বেদাত ছেড়ে দিলে মনে হয় আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। আসলে বেদাত ছেড়ে দিলে রুজি রোজগার বন্ধ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ পাক অসংখ্য বরকত দিয়ে দিবেন এবং অসংখ্য রিজিকের রাস্তা খুলে দিবেন যদি আল্লাহর ভয়ে বেদাত ছেড়ে দি। এই জন্য বেদাত থেকে তওবা করা জটিল, কারণ বেদাতকে সবাই ভালো জিনিস মনে করে করে, তওবা করে না। আমাদের সমাজে বহুল প্রচলিত বেদাত আল্লাহর জিকিরের বেদাত। কিসের বেদাত? জিকরুল্লাহ, আল্লাহর জিকির। কোরআনে একটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলছেন, কোন আমলটা বলেন তো দেখি। অন্য আমল আল্লাহ পাক বেশি করতে বলেন নাই, অন্য আমল আল্লাহ পাক বলছেন সুন্দর আমল করতে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা আল মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তিনি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান কে বেশি সুন্দর আমল করে। বেশি আমল করার কথা বলেন নাই, কিন্তু একটা আমল আছে যেটা আল্লাহ বলছেন বেশি বেশি করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদার, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, জিকির করো বেশি বেশি করে, বেশি বেশি আল্লাহর জিকির করো। কিন্তু জিকির করব কার তরিকায়? কোন তরিকায়? তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেই জিকির হবে সেই জিকির হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো জিকির হবে না। প্রথম শর্ত হলো জিকির হবে একমাত্র আল্লাহ, আর আল্লাহ ছাড়া কারো জিকির হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, ঈমান আনব, সুন্নতের ইত্তেবা করব, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হবে না। জিকির হবে কার? একমাত্র আল্লাহর। 2 নম্বর শর্ত হলো আল্লাহর জিকিরের ক্ষেত্রে আল্লাহ, শুধু আল্লাহ শব্দ দিয়ে জিকির করা যাবে না, আল্লাহর আগে অথবা আল্লাহর পরে একটা সিফাত যুক্ত থাকতে হবে। এটাই হলো সুন্নতি জিকির। শুধু আল্লাহ আল্লাহ করা, শুধু আল্লাহর আগে পরে কোনো সিফাত বিহীন আল্লাহকে এইভাবে আল্লাহ আল্লাহ করা, এটা আল্লাহর শানে বেয়াদবি। যেমন মুহাম্মদ মুহাম্মদ করা বেয়াদবি। মুহাম্মদ বললে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, খালি মুহাম্মদ মুহাম্মদ কইলেন কি? মুহাম্মদ উনি কি খালি মুহাম্মদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। ঠিক আল্লাহ আল্লাহ বললেন, আল্লাহর আগেও কিছু নাই আল্লাহর পরেও কিছু নাই, এটাও আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যত জিকির করেছেন, সাহাবায়ে কেরাম যত জিকির করেছেন, আল্লাহর আগে সিফাত যুক্ত করেছেন, আল্লাহর পরে সিফাত যুক্ত করেছেন। এই জন্য জিকির করতে হবে সুবহানাল্লাহ, আল্লাহর আগে সুবহান লাগাইতে হবে। জিকির করতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর আগে আলহামদু লাগাইতে হবে। জিকির করতে হবে আল্লাহু আকবার, আল্লাহর পরে আকবার লাগাইতে হবে। জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে হবে পুরাপুরি তাওহীদের কালেমার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহকে কি টুকরা টুকরা করা যাবে না। টুকরা টুকরা জিকির ইসলামে নাই, টুকরা টুকরা বুঝছেন না। প্রথমে শরীয়তে ভর্তি হয়েছে, শরীয়তের ক্লাসে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কদিন পরে এবার বলে মারফতে উঠছে, দোতলায় উঠে গেছে, মানে এক ধাপ আগাই গেছে। এবার কয়টার টুকরা করো, ভাঙ্গি ফেলো, অর্ধেক করো। অর্ধেক কি? লা ইলাহা বাদ দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া কি? এটা কি অর্থ হয়েছে? এটার ভাঙ্গা যাবে না। আচ্ছা কয়দিন পরে আবার তরিকতে উঠে গেছে, তরিকতে উঠে আবার এটারও অর্ধেক করো। অর্ধেক কি? ইল্লা বাদ দিয়ে দেন, আবার আল্লাহ আল্লাহ আল্লাহ। কদিন পরে কয় হাকিকতে উঠে গেছি, এবার আল্লাহ আল্লাহ না, এটারেও টুকরা টুকরা করো। এবার কয় হু হা হু হা, হু হার জিকির শুনছেন নাই? বাংলাদেশে হু হার জিকিরও আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহকে টুকরা টুকরা করা ভাঙ্গা, এটা সুন্নতের খেলাফ, এটা বেদাতি জিকির। জিকির হলো একাকী ইবাদত, জিকির জামাতবদ্ধ ইবাদত না, জিকির ইমামের নেতৃত্বে সবাই মিলে করার মতো ইবাদত না, একজনের নেতৃত্বে করার মতো ইবাদত না। জিকির হলো একাকী একাকী ইবাদত, একাকী ইবাদতের জামাতে করা বেদাত, জামাতের ইবাদতকে একাকী করা এটাও বেদাত। যেমন ফজরের নামাজ করা চার রেকাত, দুই রেকাত সুন্নত, দুই রেকাত ফরজ, ফরজ দুই রেকাত জামাতে পড়তে হয়, সুন্নত দুই রেকাত একাকী পড়তে হয়। এখন যদি বলি না বেশি ফজিলত জামাতে পড়লে, সুন্নত দুই রেকাত জামাতে পড়মু, ফরজ দুই রেকাত জামাতে পড়মু, সুন্নত দুই রেকাত যে জামাতে পড়ছেন সওয়াব হইব? দেখেন রমজান মাসে শুধু তারাবির সুন্নতটা জামাতে পড়া হয়, কিন্তু সারা বছর তাহাজ্জুদ জামাতে পড়া হয় না। তাহাজ্জুদের আজান হয় এখনো মক্কা মদিনাতে, কিন্তু জামাত হয় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ জামাতে পড়েন নাই, রমাদানে শুধু জামাতে পড়ছেন। তাহলে সুন্নতকে যেটা একাকী পড়তে হয়, এটা একাকী পড়া সুন্নত, এটার জামাতে পড়লে গুনাহ হয়। জিকির হলো একাকী একাকী ইবাদত। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে স্থান দিবেন। এক শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা নির্জনে একাকী একাকী আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। জিকির হবে একাকী, জিকির করতে গিয়ে দৌড় মারা, জিকির করতে গিয়ে লাফাই উঠা, জিকির করতে গিয়ে বাসায় উঠা, জিকির করতে গিয়ে স্টেজে উঠা, জিকির করতে গিয়ে মাইক নিয়ে টানাটানি করা, জিকির করতে গিয়ে বিভিন্ন রকমের কাজ কারবার করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, এগুলো বেদাতে জিকির। এবং এরকম জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো করেন না। এরকম কোন হাদিস আজ পর্যন্ত শুনছেন যে সাহাবায়ে কেরাম জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে, যে একজন সাহাবী খেজুর গাছের উপরে উঠে বসে রয়েছে, কি ব্যাপার তুমি এখানে উঠছো কেন? কয় জিকির করতে করতে আমি আমার মাওলারে খুঁজি, মাওলারে খুঁজতে যাই খেজুর গাছে উঠে গেছে, এরকম শুনছেন কোনোদিন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম যে জিকির করেছেন, এই জিকিরে এরকম নাচানাচি লাফালাফি এরকম কিছু করেন না। এটা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একাকী নির্জনে বসে বসে আল্লাহর জিকির করবে, ফাফাদাত আইনাহু, চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে, এটাই হলো সুন্নতি জিকির। ঠিক দরুদ পড়তে হবে সুন্নত পদ্ধতিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম যেগুলো শিখাইছেন, এর বাইরে অন্যগুলোরে দরুদ মনে করে পড়বেন কি হবে? বেদাত হবে। তারপরে আপনার খতম, বাংলাদেশে খতমের অভাব নেই। আমি যেগুলো বলতেছি এগুলো হানাফি মাজহাবের বহির্ভূত জিনিস। হানাফি মাজহাবের কোনো কিতাবে আমরা মিলাদের নামে যে কবিতাগুলো পড়ি, হানাফি মাজহাবের কোনো কিতাবে এগুলো নেই। একটা কিতাব হানাফি মাজহাবের বের করে কেউ দেখাতে পারবেন না যে হানাফি মাজহাবের কিতাবের মধ্যে এগুলো আছে। হানাফি মাজহাবের কিতাবে এগুলো নাই, এগুলো হানাফি মাজহাবের বহির্ভূত। তারপরে আপনার এই খতমের বেদাত যা আছে, যত রকমের খতম, হানাফি মাজহাবের কোন ফেখের কিতাবে, আকীদার কিতাবে এই খতম এগুলা নাই। বড় খতম, ছোট খতম, সুরিয়ানি খতম, গাউসিয়া খতম, নারিয়া খতম, যত রকমের খতম হানাফি মাজহাবের কোনো কিতাবে নাই। এই জন্য বেদাত যা আছে কোনো বেদাত হানাফি মাজহাবে নাই। এখন দেখা যায় আমরা যখন বেদাতের বিরুদ্ধে বলি, তখন কয় দেখো যে হানাফি মাজহাবের বিরুদ্ধে বলতেছে, এগুলো হানাফি মাজহাবের জিনিস না, এগুলো বেদাত। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমরা দেখা যায় মানুষ একজন মারা গেলে অসংখ্য বেদাত করে থাকি, করি না? প্রথম যে শুরু হয় মারা যাওয়ার সাথে সাথে, প্রথম কোরআন খতম বেদাত দিয়ে শুরু হয়, তারপরে আবার চল্লিশ কদম গণার বেদাত, তারপরে আবার ওই কাঁধ বদলাও, কি হয় না? প্রথমে বাইর করার সময় কয় চল্লিশ কদম গণ, এটা এক বেদাত, তারপরে কয় সাতজন এইদিকে ঘুরো, এদিকে ঘুরো, কাঁধ ফাল্টো, এটা আরেক বেদাত, তারপরে মাইয়েতের সামনে দিয়ে যাওয়া, এটা আরেক বেদাত, মাইয়েতের পিছে পিছে যাবে, তারপরে কয় সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটা আরেক বেদাত, চুপে চুপে যাবে, পিছে দিয়ে কোনো জিকির আজকার হবে না, জিকির আজকার মনে মনে হবে, কোনো আওয়াজ হবে না। তারপরে কবরস্থানে নিছে, এবার জানাজা হয়েছে, জানাজার পরে আবার হাত তুলে অনেকে দোয়া করে, এটা আরেক বেদাত, তারপরে কবরের মধ্যে রাখতে যায়, কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে চার কোনা চারটা খুঁটি গাড়ো, তারপরে কুল চার কুল ফড়ো, তারপরে শেষ হয়েছে আবার সবাই মিলে আবার মোনাজাত ধরো। এই যে এক মাইয়েতকে দাফন করতে যায়, কতগুলো বেদাত! নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম এই জাতীয় কোনো বেদাত করেন নাই। আবার মারা গেছে, কয় সাত দিনের দিন খানা করো, দশ দিনের দিন করো, চল্লিশ দিনের দিন করো, ফিডা দেও, এই করো সেই করো, এই সবগুলার নাম কি? বেদাত। এগুলো করবেন নাচি নাচি খুশি করতেছেন, জাহান্নামে যাবে, পরিণাম হলো কি? এবং মা বাবা যত বেদাতি পদ্ধতি করবেন, মা বাবা কিচ্ছু ভাবে না, কারণ আপনি মা বাবা রয়েছে আরেক দেশে, আপনি রয়েছেন এক দেশে, এক দেশ থেকে আরেক দেশে কিছু পাঠাইতে হইলে ডাক বিভাগের কুরিয়ার সার্ভিসের কিছু নীতিমালা আছে, আপনি ইচ্ছা করলে সব পাঠাই দিবেন আর ওখানে চলে যাবে, এরকম না। ওই নীতিমালা মেনে পাঠাইতে হবে, তারপরে যাবে। ঠিক আখেরাতে কোনো কিছু পাঠাইবেন মা বাবার জন্য, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতিমালা দিবেন ওই নীতিমালার ভিত্তিতে, না হলে এটা রাস্তায় পড়ে থাকবে, ওটাও ভেতরে যাবে না। এই জন্য মা বাবার জন্য যা করবেন করতে খুব সতর্ক হয়ে এটা সুন্নত কিনা করে জেনে করতে হবে। আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তা আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাল্লাহ এখন তো ওই প্রথমেই বলছে যে অনলাইনের যুগ, সবসময় আমাদের আলোচনাগুলো তো পেয়ে থাকেন ইনশাল্লাহ। এই বিষয়গুলো ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে এবং ভালো করে আমল করতে হবে। আর একদিন দুদিন একটা দুটো আলোচনায় বোঝা যাবে না। এখানে আমরা অনেক কিছু বলছি যেগুলো হয়তো একেবারে বিস্তারিত পরিষ্কার করতে পারেনি সময়ের কারণে, কিন্তু আপনি যদি অনলাইনে আমাদের তাফসিরুল কোরআন.com এ যান তাহলে আপনি বিস্তারিত শুনলে তখন বিষয়টা আপনার কাছে আরো পরিষ্কার হবে। আর এগুলো দীর্ঘদিন ধরে জমাটবদ্ধ হয়ে আছে আমাদের ব্রেনের মধ্যে, আমাদের মাথার মধ্যে, এগুলো এত সহজে সরবে না। এটা একদিন দুদিনে জমে নাই, একদিন দুদিনে যাবেও না। আপনার দাঁতের মধ্যে ময়লা জমলে প্রথম ব্রাশ দিয়ে যত ঘষবেন এগুলো উঠবে না, এইগুলা ডাক্তারের দোকানে যায়, দাঁতের ডাক্তারের কাছে মেশিন দিই, তারপরে এগুলো তুলতে হয়। বেদাত গুলো জমতে জমতে জমতে জমতে যখন গাঢ় হয়ে গেছে এগুলো এত সহজে যাবে না। এখন শুনছে বুঝছে, বাড়ির যে কোনো কোনো মুরব্বী কেউ বুঝে, আরে আমাদের বাপ দাদারা এতদিন করিয়েছে ভুল করছে নাকি, এত বড় বড় হুজুরেরা করছে ভুল করছে নাকি, কারণ ওই বেদাত তো আগে থেকে ঢুকে আছে মাথায়, এগুলো সহজে পরিষ্কার হবে না। এজন্য এগুলোকে আস্তে আস্তে শুনতে হবে আর বুঝার চেষ্টা করতে হবে। আবেগের নাম ইসলাম না, বুঝার নাম ইসলাম, এলেমের নাম ইসলাম, জানার নাম ইসলাম, আবেগের বশবর্তী হয়ে করলে এটা ইসলাম না। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক এবং বেদাতকে জানার বুঝার, শিরক বেদাত মুক্ত সমাজ কায়েম করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একদিন ইনশাআল্লাহ এই বাংলাদেশ শিরক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, বেদাত মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা যে আন্দোলনের বাংলাদেশের সূচনা করেছি, একদিন হয়তো আমরা দুনিয়াতে দেখবো না থাকবো না, কিন্তু বাংলার এই জমিনে একদিন তাওহীদ কায়েম হবে, সুন্নত কায়েম হবে, শিরক দূর হবে, বেদাত দূর হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।